أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو الله رنامي والسماء والطارق شپوت آكاشير ابن راتريت جاها عبير بوتو هاي تاهار وما أدراك ما الطارق تمي كي جانو راتريت جاها عبير بوتو هاي وها كي النجم الساقب وها اجل نكترو إن كل نفس لما عليها حافظ প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রহিয়াছে সুতরাং মানুষ প্রণিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে নিশ্চয় তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয় শপথ আসমানের যাহা ধারণ করে বৃষ্টি والارض ذات الصدع এবং শপথ জমিনের যাহা বিদীর্ণ হয় انه لقول فصل নিশ্চয়ই আল কুরআন মীমাংসাকারী বাণী وما هو بالهزل এবং ইহা নিরর্থক নয় انهم يكيدون كيدا ওরা ভীষণ ষড়যন্ত্র করে واكيد كيدا এবং আমিও ভীষণ কৌশল করি فمهل الكافرين امهلهم رويدا অতএব কাফেরদেরকে অবকাশ দাও উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য